ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إرشاد হচ্ছে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলমান, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? অশান্ত মনে শান্তির পরশ যদি বুলাতে চাও তাহলে ওহির সুধা পান করে নাও। মানব রচিত অসংখ্য মতবাদ বাহ্যিক শান্তি দিতে পারলেও আত্মার স্বস্তি এবং প্রশান্তি দিতে পারে না। আত্মার শান্তির উপায় হল মহান আল্লাহর রেজা মন্দি, আর তা অর্জিত হতে পারে জিহাদি কাফেলায় যোগদানের মাধ্যমে। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়াত ও জিহাদ নবীর তরিকায়। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়াত ও জিহাদ নবীর তরিকায়। মন চাই উড়ে যেতে যেখানে ওহির বিধান বাতিলের রইল নিশান, যেখানে ওহির বিধান বাতিলের রইল নিশান, সে পথে শহীদ হব বেহেস্তে রাশায়। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়াত ও জিহাদ নবীর তরিকায়। মন চাই উড়ে যেতে যে পথে নবী রাসূল চলিয়া হইল মকবুল, যে পথে নবী রাসূল চলিয়া হইল মকবুল, সে পথে হৃদয় দলে আল্লাহ করো আমার ঠাই, আল্লাহ করো আমার ঠাই। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়াত ও জিহাদ নবীর তরিকায়। মন চাই উড়ে যেতে যে দলে শিরক বিদাত হইতেছে জোরসে নিপাত, যে দলে শিরক বিদাত হইতেছে জোরসে নিপাত, যেথারই রে যা তোমার আল্লাহ নিয়ে যাও সে থায়, আল্লাহ নিয়ে যাও সে থায়। মন চাই উড়ে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়াত ও জিহাদ নবীর তরিকায়। মন চাই উড়ে